خلا بندی کوئی مذاکرہ نہیں ہے، ہیلا بازی کرنا، ساکت کرنے استقلال کو انہوں کو دوتی اختیار کریا، استقلال ہو ساکت کرے ہوا ابھی رسول اللہ کے موسمی جا نہیں خلا بندی محمد کے مطلب کا ذکر نہ کا ذکر نہ ودھے نے اور ذکر کیا ہم نے دونوں دلیل کو صبح کے اندر دونوں پکے دلیل کے صبح میں دمیں اندر کو دیتے کہنا ابھی رسول اللہ مطلب لے کے دلیل دیر بھائی صبح کوئی نہیں اس کا در پرسنا شد یعنی تو کہ صبح تو ہی نہیں اس کا در پرسنا کیلئے گا المحفوظ قول ابی یوسف لے گیا جنہی ابی یوسف اللہ مطلب کتا ہوں جا خیلہ بازی کی میں بلے جو لائے گا ابی یوسف اللہ قول فیما ایزا اگنا جو ہم تان لے گا انہا البائی ازان یا قربا مستری جنسے دیتا ای تحول میں دے تاشت کربان کرنے بائی کاسش بائی کربان کرنے مستری بھلو گا کنیو گا دنچے بھائی علی بھائی کسی جی قول محمد فیما ایزا عرب خان محمد اللہ تکی تحت المستری محمد ایزا عرب خان یعنی اگر قول محمد تحت المستری کی کیوں کہ قول محمد فیما ایزا عرب خان یعنی تلے جا کار حکوم میں دے مستری حکوم میں دکھی رو رو اگر تحت المستری تحت کریں جے کن جے حکوم کیلوان کو تیوارو ہے نا اسی نہیں تو تو پائر ہاتھ تھا کرنے شاید ہاتھ کی کرو ہے یا مستر ہاتھ تھا کرنے سے کچھ مجھا بات کو تیوارو ہے نا اسی نہیں ہوں پر وہ بھی نہیں جا کر بہت جو کس کو کیا ہے تاتا مستر کے کرنے کر لینا مستر مت ہاتھ کرنے کر رہا جلے کون پیس نا اسی نہیں ہوں لے بچے کرنے اگر اچھا اور ہیلا کی زبان تک ان تحت اور مستری ہو رہا ہے مستری ماتا سے کن ہو رہا نہیں ایسا جب بل رہا ہے کب لب سر ہے بچے نکا کر بہت کی نہ رہے بند کی نہ رہے بند رہے کی کر بہت نکا کر لیو سمہ یش کر لیا ایبر کی کر بہت کرت کر بہت لاؤ کانا جو دل مستری ماتا سے ہو رہا تھا جب আজকে এসময় যখন সে কিনা নিয়েছে প্রথম এক ভরে কী করছে রে ভাই এক জায়গা করছে আপনার কিনছে তাহলে আর তাহলে মতো অবস্থায় আর কী করতে হবে না একটা করার কোনো প্রয়োজন নাই এই জন্য যে কিনা সে আগে তো তার বিবি হিসাব ছিল হ্যাঁ তার বিবি হিসাবে তার কি মজায় খাসুর মালিক ছিল না তাহলে একটা দাসে মিলতে তার তো আগেই ছিল লাভের কেনার কারণে নতুনভাবে স্বভাব হয় না স্বভাব তার আগেই ছিল এই জন্য সেখানে আর কি করতে হবে না আসতে বলার প্রয়োজন নাই অন্যান্য বিবাহ দেওয়া হিন্দু হিন্দু না হলে তো বিবাহ হইতে পারে অন্যান্য বিবাহ দেওয়া থাকে আচ্ছা বলেন যদি তার মাথাতে ভুল থাকে মোস্তালিফ তাহলে হিলাবাজি কি যে ভাইয়ের কি করবো অন্যত্র বিক্রি করে দিবে বেতনের আগে অন্যত্র কি বিবাহ করে দিয়ে দিবে اور مستری اتوا بیوہ کر دیو کہ مستری ابھی مستری خبر پہنچے مل مانے یوس یا یوس کو بھی دار سنگا ہے تمہارا دسا سے کی کرو سیرا دیو اے وہ بکتی کا سے بیا دیو دیر میں دے فرنو بشا سنگا سے کی دیو سالاک دے دیو سمہ یہ ستا دیا پھر اس کو خرید کر لیا اور قبضہ کر لیا اجنی اور یک بزو ہا سورت ثانیہ میں دے جنہیں قبضہ کر لے گئے سمم یختری و یک بزو ہا انہاں پتن سورت میں دیتے سورت میں دیتے کی کر بے বাইরে যদি অন্য চুবিয়াতে দেন তাহলে এমন তো অবস্থায় সে কী করবো বে বাম দিকে কী করবো এবং সে যে কবজা করবে ওই এক মিজু ভান আর সুরজ স্থানীয় হতে কি যে সময় করছে তার ফলে হালার জন্য কেন সে অন্য মাথা আছে অন্য স্বামীর মাথা আছে এই জন্য মালিক ইয়া মুস্তাহিদ জন্য তাকে ইস্তেমাল করে যে হালাল না তার জন্য কেন তার জন্য যদি হালাল প্রয়োজন ছিল তার লাগে অন্য মাথা হাতে আছে তাহলে তার জন্য হালাল না এন এস্তেগুলার কোনো প্রশ্ন আসতে পারে না ওইন হাল্লা বাদ আগে আগে হালাল হো গিয়া বা কিসকে তালাক দেন কি বাদ এখানে বিআন না মোতাবক হওয়ানো যদি স্বভাব এস্তেগুলা কোন স্বভাব হয় যখন স্বভাব পাওয়া যায় হয়েছে এস্তে দাসে মিলতে রক্ত তো তার কি কী ছিল ভাই হালাল ছিল না খামারি দা কানা মোতাল দল গাই গাইয়ের ইদ্যুতের মধ্যে আছে অত এমন অবস্থায় তাকে খরিদ করছে আরে বান্দি কন্যা তোর কিছু বিক্রি করছিল তার মামলা এর মামলা কী করছে তার কাছে ওই কী করছে তালাক দিয়ে দিছে তার স্বামী তাকে তালাক দিয়ে দিছে বুঝলি এমন অবস্থায় তাদেরকে হালাল হইব সে খরিদ করলে হালাল হইব কত বছর তাকে মামলা বিভাজন করে আমার তালাক দিয়েছে ইজ্জতের হালাতের মধ্যে কী করছে মামলা বিক্রি করে দিয়েছে তাহলে তাদেরকে হালাল হইব যত পর্যন্ত ইজ্জত তোলা না হবে চলো ولا يقبل مظاهر ولا يلمس ولا يقبل ولا ينظر إلى فرجها بشهوة حتى يكفر لأنه لما ولا يقرب المظاهر مظاهر لكي هاي كربان ناكر نا دنين نا دوائي وتيكو كري تاتشد مجمعاتو كتونا دوائي مجمعاتو تاتشد كتونا مظاهر اچه আরে মোজা মাত্র করতে পারবো না মোজা মাত্রের জন্য যে স্বভাব স্বভাবকে একটু করতে পারবো বুঝলি না লংস করে না গুসা দেবে না নজর করে উসকি মজা খাস কি তরফ সবাদকে সব সবজি সবাদ লংস সবাদের সাথে গুসাও সবাদের দিতে পারবে না নজর সবাদের সাথে দিতে করতে পারবো যদি বেলা সবাদ হয় তাহলে তাহলে গিয়ে যাই যাচ্ছে বুঝেছিনি মোজাহেরা জন্য বিবি দিকে নজর করা লম্স করা গুসা দেওয়া জায়েজ হবে যদি কোন সময় হয় বেলা সময় হাত তা ইউ কাফে তার টাইম কত পর্যন্ত কাফারে যায় আদায় করা পর্যন্ত হাত ম্যান্ন লম্মা হাইরো মালু হরিমা লুকি এরা ইউ কাফে হরিমান তার আগে যত কে হারাম কে যে অতি কৌ তত কাফরা আদায় করে নাকি তত তো হারাম কে যে দেওয়া অতি কৌ বুঝছেন কেন কি বজে মুক্তি হুনে ও দাওয়াই অতি পুষ অতিকৃত কায়দা করলে দেন আসলা আন্না স্বভাব হারামে হারাম হারামের স্বভাব তুই ভাই কাম আমি এতে কাজের মধ্যে যেরকম করে ভাই অতি যায় না দাওয়াই অতিও যায় না বল হারাম হারামের অবস্থার জন্য অতি যায় না দাওয়াই অতি কি যায় না ফিল মন কোয়া যেটা অতি আর বিশ্বভাব কোন মন কোয়ার সাথে অতি বিশ্বভাব হচ্ছে যেটা যাওয়ার জন্য যায় না যিনি যতটা মানুষকে যতটা পর্যন্ত তার সাথে প্রায় রেহেম না হইব আর তার পর্যন্ত তার সাথে কী করতে পারবে না অতিও করতে পারবে না দাওয়াই অতিও করতে পারবে না আর বলছি নিয়ে আরে ফিল মন কোয়া যেটা অতি আর বিশ্বভাতি কোন মন কোয়ার সাথে কে অতি বিশ্বভা করছে অন্যরা সুভাতা নেই কে তার বিবি মনে করে আর বেলা কী করছে ভাই কান মানে গেছে ভাই অন তার স্বামী কী করতে পারবে তার সাথে অতিও করতে পারবে না দাওয়াই অতিও করতে পারবে না বল খেলা হবে হালাত হয় বস্তা হালাত হয় যে তো দাওয়াই অতি যায় আছে অতি যায় না اور سوم کرنے کے خلاف کیا ہے حالت حیدہ حالت سوم کی خلاف یا نم حیدہ یا تدو کیونکہ حیات حید دراز ہوتا ہے چھوٹی عمر تو نیچی عمر تو جنا حیدہ بم بہت جنا اور سے بالگا ہوا پرجن سنا ہے اس پرجن سے تو حادت تک ہے یہ مطلب سے چھے گری بھائی حیدہ نفس ہوگی لے کے شمان کر لے تار جیونے کی لگے ہوئے اور دیکھ ٹائم چلے جائے اور ایک مار پرجن تو تھے بھائی فرض روزہ انڈا رمضان و اکثر اکثر عمر سے ہر اکثر عمر کچھ دن نفل رکھے ماشاء اللہ دوستہ بھی دیں تو یہ دیکھو فاضل مانے انہا بعض الحرات لہذا فوائیتی کو مانا کرنا حالت سوم میں حالت احید کرنا یہ کیا ہے بعض حرج ہے کسو اسویدہ سے کسو اسویدہ سے فلا کذالک فی ما عددناہا ایسا نہیں ہے جس کا ہم نے گمان یا شمار کیا اور اتنے میں دے مظاہر جن ایسا نہیں اور باقی پور بھی دیگلیو تھی بیٹھی ایسا نہیں لیر قصور مدد ہے بہت جائے قوم ہو اس کی مدد ہے کہ ساہا انہا نبی صلی اللہ علیہ وسلم کہا نہیں یقبلو اور دلی نقلی میں صحیح تھا تاکہ حضور پاک صلی اللہ علیہ وسلم بوسال آتے تھے اپنے اوہ سائمون کیا حضور پاک صلی اللہ علیہ وسلم کے حالات میں اور لکھتے تھے اپنے بیوی کے ساتھ وہنہ حید اور بیویہ کیا ہے حید والی ہے چلو بھائی ومن لہو امتان اخدان فقب لہما بشاوت فإنو لا یجامع واحدة منہما ولا یقبل ولا یمسوها بشاوت ولا ینظر الى فرج بشاوت حتی یملک فرج الاخرى غیرہ بملک او نکاح او یعتقها کسی شخص کے مطابق میں دو کیا بون ہے دونوں ویکتی کے دل مندر میں دونوں مندر میں تو سمپل کو کرے بھائی آتو کی رت تو سمپل کو آسے آتو بھائی نکاح ایک شخص دی دن دے نکاح کرن حرام سبر میں دے گیسو پھول مطابق محبت ہو پھول مطابق محبت ہو ارے دو بہن کے ایک ساتھ بھی بہت کرنا جائے جو سر ہے یہ دے حرمت موقع کرنا مان لگو امات آنے جس کے مطاعت میں دو امات ہو اور دونوں بہن ہے فَاقَبَّلَ هُمَا بِشَوَتِ فَاس غصہ دیا ان دونوں کو شبت کے ساتھ اس کے لئے حق میں جمع کرنا کسی سے ان دونوں کسی کے ان دونوں سے نہ غصہ دینا لان سونا شبت کے نہ نظر کرنا شبت کے اس کے مولا خاص کے اندر یا خود کے مالک بنا دی لے دوسری کے فرض کو اپنے دائن کو مل کے نکاح دارا ہوتے بڑے اور یوز کی کہا حضور کا عزت سے رہا رہا ہوتے بڑے اس کو حاضر اس دلیل کی جمعو بائینا رکھتائین مملو کا دائنے دائیا جوزو کرتی دو مملکہ بندی کو جنہیں دو کی جمع کرنا دو بھن کے درمیان دونوں کے مملکہ ہے جمع کرنا جائز نہیں ہے عزیز روزی کی اسی کے دلیل اسی نہیں لی اعتبارات قولی کارا انتظم و بین رکھتے ہیں اسی نہیں ولی آرکلن ایت اصحر اللہ ما ملکت ایمان و پوچھ اسی نہیں تلی اگر تو کو بھی سے جائز سے ارے اگر جائز سے کچھ نا پھر دونوں آیتیں اندر سنگوشت نا پھر سنگوشت تو قبول یا حلال تو ایک حلال ہے کسی حرام اور حبت اور حکمت جو تعلق دلے کارت پر جو ہے اللہ ایو آئیر جو بکوری معارض نے ہوں کا بیتا لکھو او ما مالکت ایمان کم لیانا ترجی دینا کیونکہ ترجی کس کے حرام قضالہ یا جزر مبین مابضی دوائی جیسے ہوتی جائز نہیں ہے دوائی ہوتی بھی جائز نہیں ہے ایسا جمع کرنا ان دونوں کے انہوں کے درمیان دوائی ہوتی میں بھی اطلاع کرنے سے مطفق رہے مطفق نہ لأن الدواء التي يرتب من الأسيد التحريض على ما أمحرناه من قبل سنين صباحنا حرامين ويسنا كيف الدواء التي لني يرتب دواء التي أتي كي طرف ومن الأسيد كي هي حرام ہونے میں اس قاعدہ پر جو ہم نے آپ حضرت کے سامنے اچھی طرح بیان کیا پڑھی بچے ہم نے مہاتما تھے تم ہی رت بنانا جو بھومکا بیان کرے آپ سی تار پورے فائدہ قبل رحمان وہ آسمے مسل آسم جب غصہ دیا ان کو کان نہ ہوتی یا ہمان جا کے ہوتی کیا لینا لا ہوتی ہما بھائی سر ایجام یا ایجام اگر اسی کا نبندن سے نہیں اس کے لیے کسی سے اسی کا نہ ہو نہ اسی کر لے سے پور بچہ کارو ستے سے اسی کرتے لا ایات بھی دوائی فیما نہ کرے دوائی اسی اندر کے اندر اسی کو کرتے بولو دوائی اسی کو کرتے بولو وَقَدَا اِلَا قَبَّلَ مَا اِسَيْا کَرْ غُصَّةِ بِنْدُنْ کو سنے مالک بنا دیے دوسرے کی کیا ہے موضع یا کس کے سنگا کو حق نکالے انہوں کے ایک مالک بنائے گا اس لیے ہم پھر در بسکو جو رہتا ہے مل کر مجھے بسکو جو رہتا ہے آو نکاہ ہی نہ تو گا بیوہ کو نوار دارا آو یو کی کہا اتو وقت جیدر با اثر کرا لینو لما لما حرم آرے فرد پاس لم یک کر جان جب حرام ہو گیا فرد اس کا اخرا کا یہ باتیں ہیں جامع جمع کرنا دو بندی ایک دن بکی گلڈی سے شامل کر لیتے ہیں تو مالک بنا دینا سائلنس باپ کے ساتھ ہیبا ہو صدقہ ہو کھلا ہو کھلے عالم مہر ہو اس لیے اور تو مالک بنانے جو تو طریقہ سے سب طریقہ مجھے چل گئے مالک دل کو بکری کرا دینا ہوئے مالک دل ہیبا کرا دینا ہوئے مالک دل میں کھلے کرا دینا ہوئے مالک یہ کرا ہوئے کھلے دینا ہوئے اس لیے مہر بھی نہیں ہوئے مہر بھی نہیں ہوئے مالک اور تو بھی میرے مہرتی سے کیا بیک بندی اور تم نے کو شخص ہی ہم جو اور دیکھے گولا میں مالک بنے جو بھٹے بیت کے دلوں کو دلوں کو دلوں اور دیکھ ہے بہت دلوں کو دلوں اور دیکھ مہرتی لوں کے اور دیکھ اور مالک کے بارا جانا ایک حصہ کا کل تک مالک بنا جانا کل مالک بنا جانتا ہے جو کم هذا مشكل لأن هذه الكتابة لا تخرج عن ملك الله أجل أجل بريد سيدي কেন সে যদি আদাল আগে হয়ে যাইছি না, সে যদি আজেজ হয়ে যাবে তাহলে কিতাব আদাল হয়ে যায় তাহলে তসদিদে তার জন্য কি হইল না, এহতাসে মিল করিল না, এই বান্দির সাথে কি অতি করতে পারবে তাহলে তার মিলকত থাকে, কিতাবতের বড় তার মিলকত কি থাকে, আর এখানে করতেছে না কিতাবতের বড় তার মিলকত থাকে না, দুই কথা আমাদের সংগ্রহ চিনি আর এই কিতাব মোকাতবা বান্দির বান্দির অপরোজন হালাল হবে না চিনি যতজনের বদলে কিতাব আদায় না করতে পারেন তাহলে বদলে তার কি তার মাথাতে থাকে তার মাথাতে রয়ে ফাকানা ইম্মাগে আল্লাহ ইয়াহিদা লাহুল উতিউল ফাজিনি তাহলে আমার অবস্থায় ওই অপর বান্দির সাথে উতি করা যায় না একদিন না কালা মিলকো মল ইয়াজুল মিল কিতাবতে লেহাদা ইয়াল মুল আপু এক কৈছিল না মিলকো মলা দাঁড়িয়ে যাক মৌলা যদি এই বদলে কিতাবতের হালাতের মধ্যে এই বান্দির সাথে মোকাতা বান্দির সাথে যদি কি করে উতি করে তারপর কি আর রবে আকার থেকে মর দিতে হবে বেশি নিয়ে কিতাব লাগে আলাকুল মহর কি উতি হ্যাঁ বা কান উতি ইয়া উতি গাই দিনে তাহলে বলা যায় উতি দেখে বাস গাই দিন ভালো দোকান ওকে সে উপভোগ থেকে দুর্বল থেকে সে কি না ভাই দিতে পারবে না কেনা মহল কাবার কিতাব তো করার এসে কিতাব এটা কি হুকুম নাই কিন্তু আবার রহমের পরে তো হয় নাই তাহলে এস্তর ভাই রহমের পরে কার কার সাহেব মৌলাকে সাহেব না তাহলে এর মতো হচ্ছে মৌলা কোনো বান্ধব সে তার জমা করতে পারবে আওনি কারি এটা ইলাইয়াত খোলা যাবে মঙ্গল উৎসবকে যাও রাহুল পঞ্চমা কারি উৎসে তার নিকায় বাসিত কেন্দ্র হচ্ছে জ্ঞান না যেন তা জীবিত দলের সবকে ওয়াজবে ইতর শিখবার নিব নিকায় বাসিত অতিভাব গেলে তাহলে কি হবে ইতর কি হবে ইতর কার নিকায় হচ্ছে ইজ্জতের মধ্যে কার পর যায় ভাই নিকায় সেলিমেন্টদের কোন ইজ্জত পালন করতে হয় নিকায় ভাষাদের মধ্যে কি হয় হারাম হওয়ার অর্থ নিকায় শহীদারা যেরকম মনের জন্য হারাম হয়ে যায় ইজ্জত পালন করলে মনের জন্য হারাম ইজ্জত পর্যন্ত তাদের কি যোগ হবে হারাম مکرو ہے مسلمان رجل رجل کی منہ کو ہاتھ کو اس کی کسی آزاد ایک بچہ ایک بچی کے گسا دوا تو جو ہاتھ چما دوا تار کن انگ میں چما دینا اور مانے کا کرنا تھوڑے مانے کا میں دیکھی گئی بھوک لگے بنا گرتا لگے جس ان کچھ سے আর আনা কাইও না কেউ দুই দুজনে গর্দান লাগানো বলেন অহন আমরা কি করে ফ্যান লাগাই লাই বুঝলেন نہیں بھسا دینا مانا کیا کرنا دماغ روپیہ موجود حدیث کے جو لوگوں کیا گیا مانا کیا حضور علیہ السلام مانا کا یہ مقام سے یعنی یہ مان کی مان کا مقام اور جو تو مانا کا تو ایک کی مان المقام اور سے ہو یا تدبیر مقام کے لیے مشکل سے یہ تدبیر اور ابھی سن لے جا رہا کس پانی پر تو نہیں مارا وہ محمود اللہ نہ کر لو جو روایت کیا مجھے سنے اس کو تعبیر کیا جائے گا یہ حرام ہونے سے پہلے یہ حکم کی رکھ لیے بھائی ثم قالوا الخلاف في المعركه في ازدار المعركه ایک ہی ازدار میں جائے تھکر معركه کولا یہ نشد لوگ منہ دلو دلو دلو بھائی ایک سب دلو دلو شوئے بھی سے ایسا معركه کولا جنہیں اما جا کانا لے کبھی سناو جبتن পত্রিকার উপরে কাছে কামিজ আছে জুব্বা আছে বুঝিনি ফলা বাসা বিহা বিল ইজমা বুঝিনি ওই মুজাইকা নিয়ে সুদাত বিল ইজমা ও ওয়া সহি দেখতে সহি বুঝিনি লা বাসা বিল মুসাফা মুসাফা করম দিকে অসুবিধা নাই ও ওয়া মুতাওয়ারিসু ইয়া কি হ্যায় ইয়া সুন্নতের অধীনা হ্যায় جی جی بھائی حضور پاک صلی اللہ علیہ وسلم فرمایا جو مصبا کا لے اٹھے مسلمان بھائی سے ہر وقت کر دیتی ہی اب ہم ہر وقت کر سکم نے یہی ہر وقت یہ رہو تنا سر تم کو جن پر گس کی گناہ ہو گناہ سگرہ تتی کے جو بھگے ہر وقت جہر اللہ کرے اللہ کرے اللہ کرے